إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلنا من قبلك من رسول إلا نوحي إليه أنه لا إله إلا أنا فاعبدون আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে লাখো শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে প্রতি জুমার ন্যায় আজকেও মারকাজুল উলুম আল ইসলামিয়া জামে মসজিদে সালাতুল জুমা আদায় করার জন্য আসার তৌফিক ইনায়াত করেছেন, এজন্য বলি আলহামদুলিল্লাহ। আমরা গত জুমাতে আলোচনা করেছিলাম গুলু দিন নিয়ে বাড়াবাড়ি করা সম্পর্কে। ইসলাম মধ্যমপন্থী দিন, যেখানে কোনো বাড়াবাড়ির স্থান নেই, আবার ছাড়াছাড়িও নেই। লা ইফরাতা ওয়া লা তাফরিতা, বাড়াবাড়িও নেই ছাড়াছাড়িও নেই। আগের যুগের দিনগুলো নবীদেরকে নিয়ে ওলিদেরকে নিয়ে বাড়াবাড়ি করার কারণেই ধ্বংস হয়েছে। এজন্য মুসলিম জাতিকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার সাবধান করেছেন, লা তাথরুননি কামা আছরাতিল ইয়াহুদ ওয়ান নাসারা, তোমরা আমাকে নিয়ে বাড়াবাড়ি করো না যেরকম ভাবে বাড়াবাড়ি করেছিল ইহুদি খ্রিস্টানরা তাদের ওলি তাদের নেককার বুজুর্গ দিনদারদেরকে নিয়ে। খ্রিস্টানরা ঈসা আলাইহিসসালামকে আল্লাহর পুত্র, ইহুদিরা ওজায়র আলাইহিসসালামকে আল্লাহর পুত্র দাবি করল, যার বিস্তারিত আলোচনা গত সপ্তাহে করা হয়েছিল। এই বাড়াবাড়িগুলোর মূল কারণ হল যা গত সপ্তাহে আলোচনা করা হয়েছিল। এক নম্বর কারণ হচ্ছে আল জাহাল বিদ্দিন, দিন সম্পর্কে অজ্ঞতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কিতাব নাজিল করেছেন, এই কিতাবকে মানুষ পড়ে না, মানুষ কেবল বিভিন্ন বুজুর্গের কাহিনী, বিভিন্ন বুজুর্গের লেখা ওজিফা এগুলো পড়তে অভ্যস্ত, আর এ কারণেই তারা সঠিকভাবে আল্লাহর কিতাব থেকে দিন গ্রহণ করতে পারে নাই। এখনো আমরা দেখি আমাদের সমাজে যারা বিভিন্ন পর্যায়ে বাড়াবাড়ির মধ্যে লিপ্ত আছে, এরা মূলত বেশিরভাগ লোক আল্লাহর কিতাব কোরআন আর রাসূলের সহি হাদিস থেকে অজ্ঞ। এদেরকে যদি কোরআন এবং সুন্নার কথা বলা হয়, তারা বলে যে আমাদের বুজুর্গরা কি কম বুঝে, আমাদের বড় আলেমরা কি কম বুঝেছেন, এখানে এত বড় মাদ্রাসা আছে, এত বড় বড় মহাদ্দেসিন আছেন, তারা কি কম বুঝে। এ কথা বলে আপনাকে আর সামনে বাড়তে দিবে না। তাহলে প্রথম বিষয় হচ্ছে আল জাহাল বিদ্দিন, দিনের ব্যাপারে তাদের অজ্ঞতা। দুই নম্বর বিষয় যেটা তা হচ্ছে ইত্তেবাউল হাওয়া, মনের প্রবৃত্তির অনুসরণ করা। ইত্তেবাউল হাওয়া, যে যেই দলে আছে এই দলকে জেতানোর জন্য, এ দলকে প্রতিষ্ঠিত করার জন্য তারা তাদের মন মতো কোরআন এবং হাদিসের ব্যাখ্যা করেছে, যেগুলো কোন রকম তাদের পক্ষে নেওয়া যায় তা করেছে, আর যেগুলো তাদের পক্ষে নেওয়া যায় না সেগুলোকে অপব্যাখ্যা করেছে। যে সমস্ত পীরেরা বলে নামাজ রোজা লাগে না, তারাও কোরআন দিয়ে দলিল পেশ করে, যেটা আমি আপনাদেরকে অনেকবার বলেছি, সূরা হিজরের 99 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলেছেন, ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তুমি তোমার রবের ইবাদত করো যতক্ষণ পর্যন্ত ইয়াকিন না আসে। ওরা ইয়াকিনের তর্জমা করল আধ্যাত্মিকতার শীর্ষ মাকাম। ওদের পরিভাষায় এটাকে বলে তাওহীদ, মানে আল্লাহর সঙ্গে একাকার হয়ে যাওয়া। এটা মূলত সুফিবাদীদের সবার একই আকীদা। আমি যদিও কোনো পীরের নাম বলি কোনো পীরের নাম বলি না, এতে কারো খুশি হওয়ার কোনো কারণ নেই। আমার এটা পরিষ্কার আমার কাছে যে এদেশে বাংলাদেশ পাকিস্তান ভারত সহ যত পীরদের আস্তানা দুনিয়ার যে কোনো প্রান্তে আছে সব পীরদের একই আকীদা, বুজুর্গরা ইবাদত করতে করতে আল্লাহর সাথে একাকার হয়ে যায়, যেরকম ভাবে চিনি পানির সঙ্গে মিশে যায় এরকম ভাবে আল্লাহর ওলিরা আল্লাহর সঙ্গে মিশে যায়। এবং তারা একটা হাদিসও তারা পেশ করে যেটা গত সপ্তাহে আমি বলেছিলাম, আমি যখন বান্দা যখন ইবাদত করে করতে করতে আমার কাছে হয়ে যায় আমি তার হাত হয়ে যাই যা দিয়ে সে ধরে, আমি তার পা হয়ে যাই যা দিয়ে সে চলে, আমি তার কান হয়ে যায় যা দিয়ে সে শুনে, আমি তার চোখ হয়ে যায় যা দিয়ে সে দেখে। এই হাদিসের কারণে তারা বুঝলো যে বান্দা আল্লাহর সঙ্গে একাকার হয়ে যায় এবং বান্দার মধ্যে আল্লাহর মধ্যে কোন রকম পার্থক্য থাকে না। আর এই পর্যায়ে গেলে তখন যেহেতু কোনো পার্থক্য নেই তখন জিকির করে আনাল হক আমি আল্লাহ। আর এই কারণে তারা কোরআন হাদিসের অপব্যাখ্যা করে। এই আয়াতের ব্যাখ্যা আল্লাহর রাসূল নিজেও করেছেন, আপনারা তাফসীর ইবনে কাসির খুলে দেখবেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি ব্যাখ্যা করলেন সূরা হিজরের 99 নম্বর আয়াতের, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন আয়াল মউত, মৃত্যু পর্যন্ত তোমরা আল্লাহর ইবাদত করো। এখানে মৃত্যু বলা হয়েছে, ইয়াকিন মানে মৃত্যু, এটা আল্লাহর রাসূল বলেছেন, তার মানে মৃত্যুর আগ পর্যন্ত কারো থেকে কোনো ইবাদত মাফ হবে না। কিন্তু সুফি সাহেবরা তরজমা করলেন ইয়াকিন মানে আধ্যাত্মিকতার তার চূড়ান্ত মাকাম আল্লাহর সঙ্গে একাকার হয়ে যাওয়া, এই পর্যায়ে গেলে আর ইবাদত লাগে না। এরকম ভাবে আপনি দেখবেন যারাই ইত্তেবাউল হাওয়া নফসের পূজা করে মন পূজারী, তারা নিজেদের যে আকীদা নিজেদের যে বিশ্বাস এটাকে ঠিক রাখার জন্য কোরআনের অপব্যাখ্যা করেছে। কোরআনুল করিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা রুমের 29 নম্বর আয়াতে বলেছেন বালিত্তাবা আল্লাযীনা যালামু, বরং যারা জালিম তারা নিজেদের আহওয়া হাওয়া প্রবৃত্তির অনুসরণ করেছে বেগায়রে ইলমিন এলেম ছাড়াই, ফামাই ইয়াহদি মান আদাল্লাল্লাহ। এখন যারা গোমরা হতে চায় কোরআন হাদিসের এলেম নিতে চায় না, আল্লাহ তাআলা বলছেন যারা গোমরা হতে চায় আল্লাহ যাদেরকে গোমরা হতে দেন এদেরকে কে হেদায়েত দিবে, এদের হেদায়েত দেওয়ার কেউ নেই। পামালাহুম মিন নাসিরিন, তাদের সাহায্যকারী আর কেউ নেই, তাদেরকে আপনি যতই কোরআন এবং হাদিস দিয়ে বলেন না কেন তারা এটা শুনতে রাজি হবে না। আল্লাহ তাআলা কোরআনে আর একাতে বলেছেন ওয়া ইন্না কাসীরান লা ইউযিল্লুনা বি আহওয়াইহিম বিগাইরি ইলমিন, অনেক লোকেরা মানুষদেরকে গোমরা করে তাদের প্রবৃত্তি অনুসরণ করার মাধ্যমে। এরকম আরো অনেকগুলো আয়াত আছে হাওয়া সম্পর্কে, আমার আলাদা আলোচনা আছে উপরে। তিন নম্বর যে বিষয়টা, মানুষ কেন গোমরাহির মধ্যে যায় বাড়াবাড়ির মধ্যে যায় গুলু কেন করে, তিন নম্বর কারণ হচ্ছে আল ইতিমাদু আলাল আহাদিসিল ওয়াহিয়া ওয়াল মাওদুয়া, জাল হাদিস দুর্বল হাদিস ভিত্তিহীন হাদিসের উপর ভিত্তি করা। দেখবেন এই সুফিদের যতগুলো হাদিস বেশিরভাগ হয়তো জাল নইলে দুর্বল, সহি কোন হাদিস তাদের নেই। জাল হাদিস যেমন মাল্লা শাইখা লাহু ফাশাইখু শয়তান, যার কোন পীর নাই তার পীর শয়তান। এইটা যদি একজন অশিক্ষিত মানুষ শুনে তো সে তো মনে করবে আজকে গিয়ে পীর ধরা দরকার, পীর যার নাই তার পীর শয়তান। এইটার অনেক কাহিনী দিয়ে গল্প দিয়ে সাজাইয়া গুছাইয়া এমন ভাবে নাটক তৈরি করে শেষ পর্যন্ত দৌড় দেয় পীরের কাছে মুড়ি ধরার জন্য, অথচ এটা একটা জাল ভুয়া আল্লাহর নবীর নামে মিথ্যা হাদিস তৈরি করা হয়েছে। আর এরকম মিথ্যা হাদিস যারা তৈরি করে তাদের সম্পর্কে আল্লাহর নবী কি বলেছেন, মুসলিম শরীফের মুকদ্দমা খুলে দেখুন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি আমার নামে মিথ্যা হাদিস তৈরি করে বয়ান করে, ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, সে যেন তার ঠিকানা জাহান্নামে নির্ধারণ করে নেয়। এদের আরো জাল হাদিস আছে, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা ইয়ামুতুন, আল্লাহর ওলিরা কখনো মরে না, আল্লাহর ওলিরা সব দেখে, তার আল হাইয়ু চিরঞ্জীব, চিরঞ্জীব কে, আল হাইয়ুল কাইয়ুম, চিরঞ্জীব হচ্ছেন একমাত্র আল্লাহ। আর এখানে আলা আউলিয়া আল্লাহ লা ইয়ামুতুন, ওলিরা মরে না, ওলিরা মরে না তো কবর দাও কি জন্য? এই একই আকীদা। আপনারা আশ্চর্য হবেন, একজন বক্তা আছে তাকে দেশের মানুষরা খেতাব দিয়েছে তরজমান আহলি সুন্নাহ, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মুখপত্র, নাম নুরুল ইসলাম অলিপুরি, নামটা বলে দিলাম। ভৈরবে একটা সম্মেলন করেছে আমার বিরুদ্ধে, আমি কি বলেছি, অলিরা অমরে নবীরা অমরে, এটাকে ধরে নবীরা মরে না জীবিত। বিশাল সম্মেলন করলো, হাজার হাজার ছিল আলেমরাই, আল্লাহর নবী জীবিত। এখন যেহেতু অলিপুরি বলেছে আর কি, আর আল্লাহর কালাম আপনি শুনান, কোরআনে পরিষ্কার বলা আছে ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয় আপনি মৃত্যুবরণ করবেন, ওরাও মৃত্যুবরণকারী। ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, সূরা আয-যুমার এর 30 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন ইন্নাকা মাইয়িতুন, নিশ্চয় নিশ্চয় আপনি মৃত্যুবরণকারী, ওয়া ইন্নাহুম মাইয়িতুন, আর আপনার শত্রু যারা তারাও মৃত্যুবরণকারী। সুম্মা ইন্নাকুম ইয়াওমাল কিয়ামাতি ইনদা রাব্বিকুম তাখতাসিমুন, এরপরে কিয়ামতের দিবসে তোমাদের রবের কাছে তোমাদের এই ঝগড়া মীমাংসা হবে, সেদিন দেখা যাবে কারা হকের উপর আছে। আল্লাহ বললেন আপনি মৃত্যুবরণকারী, কোরআন দিয়ে আপনি বললেও মানবে না, কারণ অলিপুরি বলেছেন রসুল জীবিত। আর একা দেখুন, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হুনাইনের যুদ্ধে, হুনাইনের যুদ্ধে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহত হয়ে পড়ে গেলেন, শয়তান খবর ছড়িয়ে দিল মুহাম্মদ মরে গেছে। কে খবর ছড়াইল? সাহাবায়ে কেরামদের দুইটা গ্রুপ হয়ে গেল। এক গ্রুপ চিন্তা করে আল্লাহর নবী যদি শহীদ হয়ে গিয়ে থাকেন, জীবিত থেকে লাভ কি, মরণপণ যুদ্ধ চালাতে লাগলেন। আর এক গ্রুপ চিন্তা করলেন নবী যখন জীবিত না, যুদ্ধ করে হবে কি, ভেঙে পড়লেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা কঠিন পরীক্ষায় ফেললেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবারে একটু উঠলেন, উঠে ডাক দিলেন তাআলা ইবাদাল্লাহ, আল্লাহর বান্দারা তোমরা আমাকে কেন্দ্র করে যুদ্ধ করো। দেখুন আমাদের নবী কি শক্তিশালী, পুরা ময়দান ফাঁকা, সব এলামাল হয়ে গেছে, আর আল্লাহর নবী যুদ্ধের ময়দানে একাই দাঁড়িয়ে আছেন আর বলছেন সামনে বাড়ছেন, পালাচ্ছেন না। আনান নাবিয়্যুলা কাযিবান ইবনু আব্দুল মুত্তালিব, আমি সত্য নবী মিথ্যা নবী নই, আমি আব্দুল মুত্তালিবের পুত্র। তার মানে আরবে প্রসিদ্ধ ছিল আব্দুল মুত্তালিবের বংশে একজন নবী আসবে। আল্লাহর নবী জানিয়ে দিলেন আমি কোন ভীরু নবী নই, আমি কোন কাপুরুষ নই, আমি সেই আব্দুল মুত্তালিবের বংশধর, আব্দুল মুত্তালিবের পুত্র, আমি ভীরু নবী নই। সামনে বাড়ছে, সাহাবায়ে কেরামদের ডাক দিলেন তাআলা ইবাদাল্লাহ, আল্লাহর বান্দারা তোমরা আমাকে কেন্দ্র করে যুদ্ধ করো। শয়তানের ছড়িয়ে দিল মুহাম্মদ মরে গেছে। এবারে সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর ডাক শুনে আবার সমবেত হলেন। এরপরে যখন যুদ্ধ করলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুদ্ধে বিজয় দান করলেন এবং ইসলামের ইতিহাসের সবচেয়ে বেশি গনিমতের মাল পেয়েছিলেন সেই হুনাইনের যুদ্ধে। এখন বুজুর্গের বাপকা ঠিকই, আমাদের বুজুর্গ এত বড় বুজুর্গ বিশ্বাস মুরগি জবাই করতে ভয় করে। এই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের আয়াত নাজিল করে দিলেন, সূরা আলে ইমরানের 144 নম্বর আয়াত, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল قد خلت من قبله الرسل أفإن مات أو قتل انقلبتم على أعقابكم। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তো একজন রসুল মাত্র, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তো একজন রসুল, তিনি তো আল্লাহ নন। قد خلت من قبله الرسل, তার পূর্বে যত রসুল দুনিয়াতে আগমন করেছেন সকলেই দুনিয়ার থেকে চলে গেছেন, সকলেই মৃত্যুবরণ করেছেন। আফা ইম্মাতা আও কুতিলা, আফা ইম্মাতা আও কুতিলা, এখন যদি সে মৃত্যু হয়ে যায়, আও কুতিলা অথবা নিহত হয়ে যায়, ইনকালাবতুম আলা আকাবিকুম, তাহলে তোমরা কি আবার পিছনে ফিরে যাবে? ওয়া মাই ইয়ানকালিবা আলা আকিবাইহি, জেনে রাখো তোমাদের যে কেহ পিছনে ফিরে যাবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মরে গেছেন, এজন্য যদি তোমরা পিছনে ফিরে যাও, তাহলে তোমরা এতে আল্লাহর কোন ক্ষতি করতে পারবে না। আল্লাহ তাআলা যারা শুকুর গুজার তাদেরকে আল্লাহ তাআলা জাযা দান করবেন। এই আয়াত তো ওখানে নাজিল হল, আল্লাহর নবী যেদিন মৃত্যুবরণ করলেন সেদিন সকালে একটু সুস্থ ছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নিজের খেতখামারে চলে গেছিলেন। আল্লাহর নবীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ল, ওমর বিন খাত্তাব তরবারি হাতে নিয়ে মাঠে নেমে পড়লেন, আলা মান কানা ইয়াকুলু আন্না মুহাম্মাদান মাতা আযরিবু নুকাহু, যে ব্যক্তি বলবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরে গেছে আমি তার গর্দনটা উড়িয়ে দিব। এই কথা বলার পরে যারা জানতো সত্যিকারই আল্লাহ রাসূল মরে গেছেন তারা কোনো মুখ খুলেন নাই, আর যারা জানো না তারা তো বিভ্রান্তির মধ্যে ছিল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হলেন সোজা আল্লাহর নবী যে ঘরে ছিলেন আয়েশার হুজরা এখন যেখানে কবর এখানে চলে গেলেন, চাদর দিয়ে ঢাকা, চাদরটা খুললেন বললেন তিবতা হাইয়ানা মাইয়াতান ইয়া রাসূলুল্লাহ, এরপরে চাদরটা আবার ঢেকে দিলেন, জনসমক্ষে আসলেন। এবারে সকলে অপেক্ষায় আছেন আবু বকর এখন যেটা বলবেন এটাই ঠিক। আবু বকর কি বলেছিলেন, এই যারা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মৃত্যু বলেছ তারা তওবা করো নাকি, হাদিসের সব কিতাব খুলুন কোন অলিপুরি আর গলিপুরি কি বলল, এইগুলো দেখার বিষয় নয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সেদিন খুব জোরালো কণ্ঠে বললেন, আলা মান কানা ইয়াবুদু মুহাম্মাদান ফালিয়ালাম আন্নাহু কদ মাতা, জেনে রাখো যারা মোহাম্মদের ইবাদত করতে যারা মোহাম্মদের পূজা করতে তারা জেনে রাখো মোহাম্মদ মরে গেছেন। আমান কানা ইয়াবুদুল্লাহ, আর যারা তোমরা আল্লাহর ইবাদত করতে তারা জেনে রাখো ফা ইন্নাল্লাহ হাইয়ুন, নিশ্চয় আল্লাহ তাআলা হাইয়ুন কাইয়ুমুন, আল্লাহ চিরঞ্জীব চিরপ্রতিষ্ঠিত, আল্লাহ মরেন নাই। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি হয়ে গেছেন, মরে গেছেন। এরপরে কি আল্লাহ নবীকে কবর দেন নাই, জীবিত মানুষকে কবর দেওয়া জায়েজ না হারাম? আল্লাহ নবীকে কবর দিলে কি জন্য, যদি জীবিতই থাকত আল্লাহর নবীকে যারা কবর দিয়েছে তারা অন্যায় করেছে কিনা, কি মারাত্মক অন্যায়টা করলো, নবী জীবিত তারা কবর দিয়ে দিল, অলিরা জীবিত কবর দিল। এখন আপনি প্রশ্ন করবেন যে কোরআনে তো শহীদদের সম্পর্কে স্পষ্ট আয়াত আছে জীবিত, হ্যাঁ কোরআনে আছে, ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আল্লাহর রাস্তায় নিহত হয় তোমরা এদেরকে মৃত্যু বলো না। আচ্ছা মৃত্যু বলো না তার মানে জীবিত তারা, বালা হিয়াউন তারা জীবিত, ওয়ালাকিল্লা তাশউরুন তোমরা তা টের পাও না, সূরা বাকারা 154 নম্বর আয়াত। এখানে পরিষ্কার বলা আছে কোরআন এবং হাদিসের যেই আয়াত দিয়ে আপনি বিভ্রান্তির মধ্যে পড়েন ওই আয়াতের মধ্যেই জবাব আছে। আল্লাহ এখানে বলে দিয়েছেন ওয়ালাকিল্লা তাশউরুন তারা জীবিত, তবে এই জীবিত তোমাদের জীবিত মতর না, ওটা আলাদা জীবিত, তোমরা টের পাইবা না। এই জন্য আকিদার কেদার পরিষ্কার করা আছে, নবীরা জীবিত হোক, এরকম ভাবে আল্লাহ ওয়ালা বলেন, শহীদরা বলেন, আপনি জীবিত বলেন, সেই জীবিত লাইসাকা হায়াতে না, হায়াতুহুম লাইসাকা হায়াতে না, তাদের ওই জীবনটা আমাদের এই জীবনের মতো জীবন নয়, এরকম জীবিত না। এখন যারা এরকম জীবিত বলে তারা কোথায় লিপ্ত হলো, যেহেতু তারা জীবিত মানে কাজে আল্লাহর রাসূল সব দেখেন শুনেন মুসাবা করেন বিভিন্ন পরামর্শ দেন, ফাজাইল আমলও একটা কাহিনী আছে, আর এইটাকে উপর ভিত্তি করে আবার দাওয়াতুল হকের আমিরুল উমারা মাহমুদুর হাসান সাহেব বই লিখেছেন হায়াতে রেফাই, বইয়ের কভার পৃষ্ঠা সুন্দর লিখে দিয়েছেন, এটা ওই মহান বুজুর্গের জীবনী যিনি 555 হিজরিতে হজ করতে গেলে আল্লাহর নবী তার সঙ্গে মুসাফা করার জন্য হাত বের করে দিয়েছেন, মুসাফা করেছেন, 90,000 লোক তা দর্শন করেছে, আব্দুল কাদের জিলানিও তাদের মধ্যে একজন, নাটক এরকমই সাজায়, 90,000 লোক যে হাত বের করেও দিয়ে থাকে, 90,000 লোকে দেখা কি সম্ভব, আর এখনো বসতে দেওয়া হবে যে পর্যায়ে আছে, এখন এত বাড়াবার পরেও এই মসজিদ আমাদের 90,000 লোক ধরে এখনো কি বুঝাচ্ছে এরা। এরপরে আসুন, আল্লাহর নবীর মৃত্যুর পরে ফাতেমা ছিল জীবিত, ফাতেমার জন্য হাত বের করেছেন, আবু বকর ওমরের জন্য হাত বের চুপ করেছেন, কোন সাহাবীর জন্য হাত বের করেছেন? আমার ভাইয়েরা, আল্লাহর নবী পরিষ্কার বলেছেন লাউ আনফাকা আহাদুকুম মিসলা উহুদিন যাহাবান, তোমরা যদি উহুদ পাহাড় বরাবর স্বর্ণের মালিক হও এবং সেই স্বর্ণ আল্লাহর রাস্তায় ব্যয় করো, মা বালাগা আহাদুকুম মুদ্দা হাদিহিম ওয়ালা নসীফাহু, বুখারীর স্পষ্ট হাদিস, কিতাবুল মাগাজি খুলে দেখুন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার সাহাবীরা এক মুদ সামান্য গম বা একটা খেজুর অথবা তার অর্ধেক দান করে যেই পরিমাণ সব অর্জন করেছে, তোমরা যত বড় নেক আমল করো আমার সাহাবীদের সেই পরিমাণ হতে পারবে না। এই সাহাবীর কারো জন্য, এই সাহাবীদের কারো জন্য আল্লাহর নবী হাত বের করলেন না। যেই সাহাবীদের সম্পর্কে আল্লাহ তাআলা কোন বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, তারা আল্লাহর উপরে সন্তুষ্ট হয়েছে, আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট হয়েছেন। এই সাহাবীদের জন্য হাত বের হল না, আল্লাহর নবীর কোন বিবিদের জন্য হাত বের হল না, হাত বের হল রেফাইয়ের জন্য। আর এইটাকে লিখেছে একজন বড় আলেমরা, ফাজাইলে তাবলীগের ফাজাইল আমল আছে, হায়াতে রেফাই মাহমুদুর রহমান সাহেবের লেখা, আজাদ মসজিদের খতিব, যাত্রাবাড়ি মাদ্রাসার মোহতামিম, দাওয়াতুল হকের আমির লুমারা, উনি লিখেছেন। কাজে এইটাকে আর কেউ বললে কি গ্রহণ করা যাবে? ভাইয়েরা আমার, সেজন্য বলেছি এদের নির্ভরতা অলিরা মরে না। কোরআনের আরেকটা আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যেখানে পরিষ্কার যে আমি কোন মানুষের জন্য চিরস্থায়ী জীবন দান করি নাই, কুল্লু নাফসিন যায়েকাতুল মাউত, প্রতিটি প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। এরপরে লিখেছেন কোরআনুল কারীমের সূরা আল আম্বিয়া একুশ নম্বর সূরার চৌত্রিশ নম্বর আয়াত পড়ুন, আল্লাহ কি বলছেন, ওয়ামা জাআলনা লিবাশারিম মিন ক্বাবলিকাল খুলদ, হে নবী আপনার পূর্বেও যত মানুষ ছিল আমি কোন মানুষের জন্য চিরস্থায়ী জীবন দান করি নাই, ওয়ামা জাআলনা আমি বানাই নাই, দেই নাই কাউকে, লিবাশারিন কোন মানুষকে, মিন ক্বাবলিকা আপনার পূর্বে, আল খুলদ মানে চিরজীবন চিরঞ্জীব, আপনার আগে আমি কোন মানুষকে বানাই নাই, আফাই মুত্তা আফাই মিত্তা, আপনিও যদি মরেন, ফাহুমুল খালিদুন, তাহলে ওরা কি থাকবে, মানে আপনিও মরবেন ওরাও মরবে। এরপর আল্লাহ তাআলা পরিষ্কার করে দিলেন কুল্লু নাফসিন যায়েকাতুল মাউত, প্রতিটি প্রাণী যার মধ্যে প্রাণ আছে রুহু আছে, কুল্লু নাফসিন যায়েকাতুল মাউত, মৃত্যুর স্বাদ গ্রহণকারী আস্বাদনকারী, ওয়ানাবলুকুম বিশ্বাররি ওয়াল খাইরি ফিতনাতান ওয়া ইলাইনা তুরজাউন, সব মরবে। এমনি কি বলা হয়েছে ওলিরা জীবিত থাকবে? কারো জীবিতর কথা আছে? কোরআনের আয়াত কিনা? আমি কোরআনের আয়াতের নম্বর সহ বললাম, বাড়িতে গিয়ে মিলাইবেন, যদি মিলে যায় তাহলে তওবা করো মুসলমান। আমির উমারা বলুক আর রইসুল খুমারা বলুক আর কোন অলিপুরি বলুক গলিপুরি বলুক যাই বলুক না কেন, মুখের উপর ছুঁড়ে মেরে দাও সাল হাদিস দিয়ে, অলিরা মরে না, আল্লাহ ইন্না আউলিয়াল্লাহি লা ইয়ামুতুন হাদিস তৈরি করলো, এরকম বহু হাদিস। এই জন্য বলেছিলাম ওদের ভিত্তি, তিন নম্বর ভিত্তি হচ্ছে জাল হাদিসের উপরে, ভুয়া হাদিস মিথ্যা হাদিস আল্লাহর নবীর নামে তৈরি করে ওরা নিজেরা নবী দাবি করেছে। কারণ যখন বলা হয় কাল রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অথচ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই, তাহলে এই রাসূলুল্লাহ কে? এই রাসূলুল্লাহ কে? নিশ্চয়ই ওদের পীর, যেই পীর তৈরি করেছে আর যেই পীর এরা বর্ণনা করছে, মুরিদ বর্ণনা করছে, তারা নিজেরা নিজেরা নবী দাবি করেছে, রসুল দাবি করেছে। কালা রাসূলুল্লাহ বলে হাদিস বলতেছে, আল্লাহ রসুল বলেছে। অলিরা মরে না, অলিদের চেহারার দিকে তাকাইলে বলে গুনাহ সব মাফ হয়ে যায়, কোন হাদিস আছে নাকি? এটা ভিন্ন বিষয়। হ্যাঁ, আল্লাহর অলি সত্যিকার যারা তাদের মর্যাদা অনেক বড়, সেটা কোরআনে আছে। কিন্তু সেই অলি যে সে তা নিশ্চয়তা কি? ওই যে কোরআনে বলা আছে কুনু মাস সাদিকিন, তোমরা সৎ লোকদের সঙ্গী হও, এটা কোন আয়াত? এই আয়াতটা পড়েই বলে কি তো পিঠ ধরতে বলা হয়েছে। আরে ভাই, সৎ লোকদের সঙ্গী হতে বলা হয়েছে না ঠিক, সেই সৎ লোক যে পীর সাহেব তা পাইলে কোথায়? সৎ লোকদের সঙ্গী আল্লাহ হতে বলেছেন, সেই সৎ লোক কারা এটাকে আল্লাহ বলেন নাই? আল্লাহ এটা বলেন নাই? আল্লাহর ব্যাখ্যা মানবো না পীর সাহেবের ব্যাখ্যা মানবো? আল্লাহর ব্যাখ্যা বের কোরআন থেকে দেখুন, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরায়ে হুজুরাতের ১৫ নম্বরেতে বলছেন সাদিকুন কারা। ভাইরা, আজকে যারা পীরের মুরিটিদের আছেন ভালো করে বুঝে রাখেন, তওবা করেন। আল্লাহ রাব্বুল আলামিন নিজে ব্যাখ্যা দিয়েছেন সূরা হুজুরাতের ১৫ নম্বর আয়াত পড়ুন, ওইখানে সাদিকুন কারা তার ব্যাখ্যা দিয়েছেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফী সাবীলিল্লাহি উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহ তারা বলছে নিশ্চয়ই নিশ্চয়ই ওই সমস্ত মমিনরা যারা আল্লাহর উপর ইমান এনেছে ও রাসূলিহি এবং তার রাসূল উপর ইমান এনেছে, সুম্মালাম ইয়ারতাবু এরপরে কোন রকম দ্বিধা দ্বন্দ্ব কোন সংশয় করে নাই, ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফী সাবিলিল্লাহি এবং তারা তাদের মাল এবং জান দিয়ে আল্লাহর রাস্তায় যুদ্ধ করে জিহাদ করে, আল্লাহ বলছেন উলাইকা হুমুস সাদিকুন। উলাইকা মারিফা আস সাদিকুন মুআরাব্বিল্লাহ মারিফা দুইটা জুমলা ইসমিয়া এরপরে হুম আরবি গ্রামার যারা বুঝবে, আল্লাহ তাআলা পাঁচটা তাকিদ দিয়ে গুরুত্ব দিয়ে বলেছেন এরাই হচ্ছে একমাত্র সাদিকুন। সুবহানাল্লাহ, এরাই সাদিকুন। আল্লাহ তাআলা বললেন যারা নিজেদের জান এবং মাল দিয়ে আল্লাহর রাস্তায় যুদ্ধ করে জিহাদ করে তারাই হল সাদিকুন। পীর সাহেব বলল যারা গাড়ি ছাড়া চলতে পারে না, কোন জায়গায় গেলে খাবার মেনু হাদিয়া তো বার স্তূপ থাকে, এরপরে শরীর টিপা লাগে, এরা হল সাদিকুন। মাথা টিপতে দুইজন, দুই হাত ধর টিপতে চারজন, পাও টিপতে চারজন, শরীর টিপে মনে একজন মির্গি রুগী একটা ধরা পড়েছে, ঠিক কিনা? এরা সাদিকুন, উলাইকা হুমুস সাদিকুন। কোরআনুল কারীমের আয়াতগুলো বিকৃত করেছে এরা। এটা ছিল সূরা হুজরাতের 15 নম্বর আয়াত, যেখানে পরিষ্কার আল্লাহ বলে দিয়েছেন এরা সাদিকুন। এবারে দুইটা আয়াত মিলান, তোমরা সৎ লোকদের সঙ্গী হও, আর এই আয়াতটা মিলান কি হলো এতে? ওরা আর একটা দলিল পেশ করে, আবতাগু ইলাইহিল ওসিলা, আল্লাহকে পাওয়ার জন্য ওসিলা তালাশ করো। ঠিক আছে, আমরা বলি আল্লাহ বলে ওসিলা তালাশ করেন, সেই ওসিলা যে পীর তা পাইলে কই? গন্ডগোলটা লাগায় কোন জায়গায় খেয়াল করেছেন? খুব ভালো করে বোঝার চেষ্টা করবেন। ওরা বলেছে কোরআনের আয়াতে আছে আবতাগু ইলাইহিল ওসিলা, আল্লাহকে পাওয়ার জন্য ওসিলা তালাশ করো। এটা ঠিক কোরআনুল কারীমের সূরা আল মায়েদা 5 নম্বর সূরার 35 নম্বর আয়াত আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলাতা এবং তোমরা আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহ পর্যন্ত পৌঁছার জন্য ওসিলা তালাশ করো। এবারে পরেরটা পড়ে না, পরে ওসিলা দেওয়া আছে, আয়াত শেষ হয় নাই, এই পর্যন্ত পড়ে আর পরে আর কি পড়ে না, কেন এর পরে পড়লে ধরা পড়ে যাবে। এরপরই বলা আছে ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন, তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করো তাহলেই সফলতা অর্জন করবে, আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারবে। আল্লাহ পর্যন্ত পৌঁছার জন্য আল্লাহ ওসিলা তালাশ করতে বললেন, সে ওসিলাকে আল্লাহ বলে দিবেন না? আল্লাহ তালা সবচেয়ে বড় ওসিলাটা বলে দিয়েছেন, আর এর তাফসীরে আল্লাহ রাসূল বলেছেন হবে তাআতি হবে আমাল ইউদিহি, আল্লাহ তালা যে আমলগুলো পছন্দ করেন, যে আমলগুলো খুশি হন, আল্লাহর সেই আমলগুলো তোমরা বেশি করে করো, আল্লাহর আনুগত্য করো, আল্লাহর ইবাদতগুলো করো। তাহলে ওসিলা পাওয়া গেছে না? ওসিলা আছে কোরআনে, ঠিকই আছে। আপনারা এই জন্য পীর সাহেবদের কথা শুনলেই কোরআনের আয়াত তো পড়লো, কিন্তু কি পড়লো ভালো করে বোঝার চেষ্টা করবে, কি পড়লো আর কি বলল? ওসিলা আছে, একজনে দেখাইছে এই যে মেয়েটা আমার, কি আমি বাপ, তো বাপ হলে সন্তান কই? ওই যে দেখা যায় এই সব সন্তান, তো সন্তান তো ঠিক বাপ, কিন্তু কার মেয়ে দিয়ে তুমি বাপ হইলা? এটা আরবি দ্বারা প্রবাদ আছে, ওয়ালাকিন বেবেন তেমান, কার মেয়ে দিয়ে তুমি বাপ হয়েছ? কোরআনের দলিল তো ঠিকই আছে, সাদেকুনদের সঙ্গী হও, কোরআনে বলা হয়েছে ওসিলা তালাশ করো, সেই ওসিলা যে পীর তা পাইলে কোথায়? এই যে বিভ্রান্তির মধ্যে মানুষকে নিয়ে গেল কোরআনের আয়াতকে যারা বিকৃত করলো, এদের চেয়ে বড় জালিম দুনিয়া তার কেউ আছে? এই জন্য মনে রাখতে হবে এই জালিমদের থেকে ইসলামকে উদ্ধার করতে হবে, এরা সবচেয়ে বড় ছিনতাইকারী। একজন রাস্তার ডাকাত, একজন ছিনতাইকারী মানুষের টাকা পয়সা ছিনতাই করে, এদের একটা লোকের ক্ষতি হয়েছে, আর এরা আল্লাহর কালামকে ছিনতাই করেছে, রাসূলের হাদিসকে ছিনতাই করেছে। এই জন্য 3 নম্বর কারণ বলছিলাম যে জাল হাদিস, এটা এদের বড় হাতিয়ার। 4 নম্বর কারণ রাওয়াসিবুদ্দিয়ানাতিল কাদিমা, পূর্বের যুগের দিন থেকে ধর্ম থেকে তারা ধার করে কিছু জিনিস নিয়েছে, আগেকার ধর্ম আগের দিন থেকে এই জিনিসগুলো তারা পেয়েছে। এই জন্য আমরা দেখি এই সুফিবাদী যারা আকিদায় বিশ্বাসী তাদের সম্পর্কে আমরা স্পষ্ট যে এরা হিন্দুদের থেকে কিছু, খ্রিস্টানদের থেকে কিছু, ইহুদিদের কিছু, এই সব ধার করে করে একটা ধর্ম তৈরি করেছে। আন্নাহুম আখাযু মিনান নাসারা আর রাহবা, রহবানিয়াত বৈরাগ্যবাদকে গ্রহণ করেছে খ্রিস্টানদের থেকে। ওয়াল খালওয়াত আল খাওয়ানেক আল্লাতি তুশবির আদিরা, এরকম ভাবে ওই যে সুফিদের নির্জনতা একাগ্রতা আছে, খালওয়াত বলে যারা, অল খাওয়ানেক খাঙ্কা, এগুলো নিয়েছে খ্রিস্টানদের থেকে, খ্রিস্টানদের গির্জায় ওদের এরকম ধ্যান করার অভ্যাস হচ্ছে সেগুলোতে নেই। এরা দলিল পেশ করে আল্লাহর নবী নাকি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি গারে হেরায় ধ্যান করেছেন। এই লোকগুলো বুখারি পড়ায় কি মারাত্মক জালেম, বুখারি সেটা একেবারে শুরু পৃষ্ঠে আছে হাদিস, আল্লাহর রসুল কি ধ্যান করতেন সেখানে গিয়ে? ওয়া কানা ইয়াতাহান্নাসু, তাহান্নুস বুখারি হাদিস, আত তাহান্নুস আত তাআব্বুদুল লাইয়ালি জামাতুল আদাদ, লাগাতার কয়েকদিন একাধারে এবাদত করতেন। সুতরাং ওখানে পরিষ্কার বলা আছে ওই সময় যে এবাদত ছিল দীনে হানিফ, ইব্রাহিম আলাইহিসসালামের কিছু কিছু শিক্ষা তখনও ছিল, যারা মূর্তি পূজা করত না তারা সেই এবাদতগুলো করত, আল্লাহ রাসূল তাদের একজন। তাহলে এখানে ধ্যান করার কথা বলা হয় নাই, এই ধ্যান সুফিরা তৈরি করেছে, এখন আবার তৈরি করেছে কোয়ান্টাম মেথড, এরাও ধ্যান শিখায়। এর উপর আমার লেকচার আছে, ইন্টারনেট থেকে দেখে নেবেন বা সিডিতে আছে। এটা আর একটা নতুন করে শয়তানের জাল ছড়ানো হচ্ছে, যার নতুন জালের নাম হচ্ছে কোয়ান্টাম মেথড। এরকম আলোচনা হয়েছে, ইনশাআল্লাহ আবার হয়তো কোন সময় আসবে। এরপরে তারা ওয়াহদাতুল উজুদ, সর্বৈশ্বরবাদ, এটা নিয়েছে ইউনানি ফালসাফার থেকে। ইউনানি ফালসাফার আকিদা হলো উকুল আশারা, এটা যারা মান্তিক ফালসাফা পড়ে তারা বুঝবে। উকুল আশারা সৃষ্টি রহস্য বয়ন করতে গিয়ে তারা এটা বয়ন করে, মানে একই অস্তিত্বের থেকে সবগুলো তৈরি হয়েছে, কাজে ভিন্ন কোন অস্তিত্ব নাই। যদিও দেখা যায় ভিন্ন ভিন্ন অস্তিত্ব, আসলে এগুলো কিচ্ছু ভিন্ন না, সবগুলো একই আল্লাহর থেকে, মানে একাকার সব এক। সুফিদের এই আকিদা প্রথম প্রচার করেছে মানসুর হাল্লাজ, যার আলোচনা আমি গত সপ্তাহে করেছি। মানসুর হাল্লাজ এজন্য নিজেকে শেষ পর্যন্ত চিন্তা যখন করল, সবই যখন আল্লাহ, আমিও তো আল্লাহ, আমার মধ্যে আল্লাহর মধ্যে কোনো পার্থক্য নেই, সুতরাং আনাল হক, আমি আল্লাহ, জিকির শুরু করুন। এই সময় ওলামায়ে কেরাম তাকে ঐক্যবদ্ধ রায় দিয়ে হত্যা করলেন, কতল করে দিলেন, জবাই করে দিলেন। সুফিরা এখন বলে কি, ওনারা অন্যায় করেছেন। ওই মাহমুদুল হাসান সে নাকি ভাষণ দিয়েছে, আমি যদি থাকতাম ওই সময় তাহলে বলতাম তাকে মানসুর আল্লাহকে হত্যা করার জন্য আমি বাধা দিতাম। নিজের সে কত বড় মনে করলো, তার মানে বাগদাদে ওনার সমপর্যায়ের কোন আলেম তখন ছিল না, এটা বুঝায় না? আমি যদি থাকতাম তাহলে আমি তাদেরকে হত্যা করতে দিতাম না। তার মানে হচ্ছে বাগদাদের ওই সময় যে আলেমরা ছিলেন তারা মাহমুদুল হাসানের যোগ্যতা অর্জন করতে পারে নাই, সেজন্য হত্যা করেছে। অথচ আপনারা জানেন এই বাগদাদে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা ছিলেন, এই বাগদাদে অনেক সাহাবায়ে কেরাম ছিলেন, তাদের শিষ্যরা ছিল, সে আলেমদেরকে তিরস্কার করেছে, তুচ্ছ করা হয়েছে, অপমান করা হয়েছে। আর ওইখান থেকে আজ পর্যন্ত এই সুফিবাদী আকিদায় যারা বিশ্বাসী তারা আলেমদেরকে ঘৃণা করে, কোরআন হাদিসের আলেমদেরকে ঘৃণা করে। আপনি দেখবেন মাঝবান্দারি যান, আক্রোশি যান, এর মুরিদরা কি করে, আলেম দেখতে পারে না। সুরেশ্বর যান, কেন দেখতে পারে না জানেন? এটা ওইখান থেকে আসছে। এই জন্য আসল সুফিবাদীতে ওরাই বিশ্বাসী, দেওয়ানবাগি, চন্দ্রপুরি, আক্রোশি, মাঝভান্ডারি, এরা আসল সুফি, কারণ এরা আলেমদেরকে ঘৃণা করে, এরা কি করে। আর এই যে গ্রুপটা যারা আলেম হইয়া আবার সুফিবাদী বিশ্বাসী, এরা না ওদিকের না এদিকের, এরা মুজাবজাব, এরা কি মুজাবজাবই না বাইনা জালিক, কারণ আলেমরা ওকে হত্যা করেছে, আর এই মাঝভান্ডারি, দেওয়ানবাগি, রাজারবাগি, চন্দ্রপাড়া, এরা ওটাকে ঘৃণা করে। মাঝখানে ঢুকলো আলেমরা যারা, এরা একদিকে সুফিবাদী আকিদা বিশ্বাস করে আর একদিকে আবার কি, তাহলে এরা কি, এদের চরিত্রটা বড় আশ্চর্যজনক। একদিকে বাগদাদের আলেমরা যারা সর্বসম্মতিক্রমে মনসুর আল্লাহকে জবাই করে দিল তাদেরকে ওই সুফিদের মতো ভুল বলে, আবার আলেমদের পক্ষেও তারা কথা বলে, তার মানে হক ওলামায়ে কেরামদের বিরুদ্ধে রাজ। আজকেও যারা সেই বাগদাদের আলেমদের মতো শিরিকের বিরুদ্ধে, বেদাতের বিরুদ্ধে কথা বলে, এই আলেমরা তাদের বিরুদ্ধে উঠে পড়ে লেগে যায়, ঠিক কিনা? কাজী বোঝা গেল ওই মাঝবান্ডারি, দেওয়ানবাগি, চন্দ্রবার, আটরশি আর এই আলেমদের মধ্যে কোনো পার্থক্য আছে? কোনো পার্থক্য নাই। পার্থক্যের এতটুকু, ওরা নামাজ পড়ে না, এরা নামাজ পড়ে, ওরা মাথায় টুপি দেয় না, এরা টুপিও দেয়, ওরা টুপিও তো দেয়, ওরা হয়তো দাড়ি রাখে না, এরা দাড়ি রাখে। সুতরাং বুঝতে হবে পীরের আকিদা রেখে, যারা আকিদা রাখে পীর ছাড়া আল্লাহকে পাওয়া যাবে না, মক্কার কুফফাররা তো এই কাজটাই করত। আমি গত জুমায় বলেছি যে মক্কার কুফফাররা আল্লাহ বিশ্বাস করত। ব্যাসকমটা ছিল কি, ওরা মূর্তি পূজা করত। মূর্তি পূজা করত কি জন্য? কোরআন বলছে মা নাবুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি জুলফা, এই মূর্তিগুলো আমাদেরকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দেবে, নৈকট্য অর্জনে সাহায্য করবে। তাহলে মূর্তি পূজকরা মূর্তিকে আল্লাহ বিশ্বাস করত না, মূর্তিকে আল্লাহর স্থানে বসায় নাই, মূর্তিকে ভায়া মাধ্যম রূপে। কোরআন আরেকটা আয়াত আছে হাউলাই শুফাউনা ইনদাল্লাহ, এরা হচ্ছে আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশকারী। তাহলে মূর্তি পূজকরা মূর্তি পূজা করত, মূর্তিকে আল্লাহ বিশ্বাস করে না সুপারিশকারী হিসাবে? মূর্তি পূজকরা মূর্তি পূজা করত আল্লাহকে হিসাবে, মূর্তিকে আল্লাহ মেনে নাকি মাধ্যম হিসাবে? এখনো যারা সেই মূর্তির জায়গায় পীরদেরকে বসাইল, তাদের মধ্যে আর পীরের মুরিদদের মধ্যে কোন পার্থক্য আছে? ওরা পাথরের মূর্তি পূজা করত মাধ্যম মনে করত, আর এরা জীবিত মূর্তি মাধ্যম মনে করে। ব্যস্ত এতটুকু, ওই মূর্তি কথা বলতে পারত না, হাদিয়া তো বানিতে পারত না, ওই মূর্তি সম্পদের পাহাড় করতে পারে নাই, এই মূর্তি সম্পদের পাহাড় করে। ওই মূর্তির সঙ্গে দেখা করতে গেলে মুসলমানকে টাকা দেওয়া লাগতো না, এটা টাকা দেওয়া লাগে। ওই মূর্তি নিজে মানুষকে গোমরা করত না, এরা নিজেরা কি করে? গোমরা করে। পার্থক্য এতটুকু। অতিলকা সমুতুন ওয়াজা নাতিকুন ইজা হাররাকুহু ফাসা আও হাজা, ওইগুলো হলো পাথরের কথা বলতে পারে না, এরা কথা বলতে পারে, ওদেরকে নাড়াচাড়া করলে মুখ দেওয়া বাইরে না, কিছু জিনিস দেওয়া কিছু বাইরে না। আর এই যে লোকগুলো তোমরা যাদেরকে মাধ্যম মনে করো, এদেরকে নাড়াচাড়া দিলে মুখ দেওয়া বাইরে, পিস দেওয়া বাইরে। ব্যস্ত এতটুকু ভাইরা আমার। এজন্য এই সুফিবাদীদের লিডার একদিকে হাল্লাজ, সে পরিষ্কার করে দিয়েছে, হাল্লাজ লিখেছে তার কিতাবে যে যখন বান্দা নৈকট্য অর্জন করতে থাকে, ইত্তাকা মাকাম আল মুকাররাবিন, আল্লাহর নৈকট্য পর্যন্ত পৌঁছে যায়, সুম্মা লা ইয়াজালু ইয়াসফু ইয়ারতাকি, এরপরে সে আরো উপরে উঠতে থাকে, ফি দারাজাতিল মুসাফাত হাত্তা ইয়াসফু আনিল বাশারিয়াত, এই পর্যায়ে যেতে যেতে সে বাশারিয়াত থেকে বের হয়ে যায়, মানে মানুষ থাকে না, মানুষের সীমা অতিক্রম করে উপরে চলে যায়। ফাইদা লাম ইয়াবকা ফি হাজ্জু মিনাল বাশারিয়াত, যখন সে এই পর্যায়ে চলে যায়, যখন তার আর বাশারিয়াত থাকে না, মানুষের স্তর অতিক্রম করে উপরে চলে যায়, হাল্লা ফিহিল ইলাহ, তখন তার মধ্যে আল্লাহ ঢুকে যায়, আল্লাহ তার মধ্যে ঢুকে যায়, আল্লাহ সে একাকার হয়ে যায়। আল্লাযী হাল্লা ফি ঈসা ইবনে মারিয়াম, যে আল্লাহ ঢুকেছিল ঈসা ইবনে মারিয়ামের ভিতরে তাদের দাবি মতে। এরপরে ওয়ালাম ইয়ারিদি হাইনা ইযিন শাইয়ান ইল্লা কামা কানা কামা আরাদা, তখন সে যেভাবে ইচ্ছে করে সেভাবেই হতে থাকে, কারণ আল্লাহ তো সে হয়ে গেছে, এখন তার ইচ্ছা যেভাবে সেভাবে সবকিছু ঘটতে থাকে, সে যেটা চায় না সেটা হয় না। ওয়া কানা জামিউ ফাইলিহি ফাইলুল্লাহ, তার যতগুলো কাজ সব আল্লাহর কাজ হয়ে যায়, সে যা করে ও কাজটা সে করে না, করে কে? আল্লাহ করে। এই পর্যায়ে চলে যায় আল্লাহর থেকে সব সিনে এনে এসে, দেখেন না আমি দেখাইনি এখানে, এদেশের সবচেয়ে হৎকানি পীর যাকে বলা হয় বরিশালের চরমনয় পীর, তার বইতে আমি দেখাই না যে আল্লাহর দরবারে রুহ সিনে নিয়ে আসছে, আল্লাহর ভুল ধরছে আন্দাজ, আল্লাহ আন্দাজ নাই, আল্লাহর আন্দাজ নাই, এরকম প্রশ্ন করেছে। ভেদে মারেফাত 15 নম্বর পৃষ্ঠে আজ দেখে নেবেন, বিস্তারিত ঘটনা সেখানে আছে। এরপরে এই আকিদার দ্বিতীয় রূপকার হচ্ছে ইবনে আরাবি। ইবনে আরাবি সুফিদের নিকটে শায়খে আকবার, নাম হল মহিউদ্দিন মোহাম্মদ ইবনে আলী ইবনে মোহাম্মদ ইবনে আহমদ ইবনে আব্দুল্লাহ আল হাতেমি আত তাই আল উন্দুলুসি সুম্মা দামেস্কি। এই লোক হল ইবনে আরাবি, প্রসিদ্ধ হল ইবনে আরাবি নামে। আর একজন আছেন কাজী আবু বকর ইবনুল আরাবি, উনি বহুত বড় আলেম এবং হক্কানি আওলা আলেম, আল সুন্নাহ আল জামার আলেম। এই দুইটা লোকের মধ্যে পার্থক্য করার জন্য আল্লাহু আকবার হাদিসের কিতাবগুলোতে, মুসলমানদের কিতাবগুলোতে পার্থক্য করেছে, একটা হলো ইবনে আরাবি আলিফ লাম ছাড়া, এইটা হলো সুফিদের ইবনে আরাবি, আর একটা হচ্ছেন শেখ আবু বকর ইবনুল আরাবি, উনি হচ্ছেন ইবনুল আরাবি আলিফ লাম দিয়ে, ইনি আহলে সুন্নাহ জামার আলেম। খুব ভালো করে বুঝতে হবে, এই ইবনে আরাবি হচ্ছে সুফিদের একজন দ্বিতীয় প্রতিষ্ঠাতা। মানসুর হাল্লাজ হল আল্লাহর সঙ্গে বান্দা একাকার হয়ে যায়, আল্লাহ বান্দার ভিতরে ঢুকে যায় এবং কোনো পার্থক্য থাকে না, এটা হল মানসুর হাল্লাজের আকিদা। এই মানসুর হাল্লাজের পরে এটাকে আর এক ধাপ এগিয়ে নিয়ে গেছেন যেই লোকটা, তিনি হচ্ছেন এই ইবনে আরাবি, মহিউদ্দিন ইবনে আরাবি, সুফিদের পরিভাষায় শায়খে আকবার, বড় পীর। কি নাম? শায়খে আকবার। কারণ যে সবচেয়ে বেশি গোমরা করতে পেরেছে তার নাম কি? আল্লাহ কোরআনে বলেছেন, ওয়া কাযালিকা জাআলনা ফি কুল্লি কারিয়াতিন আকাবিরা মুজরিমিহা। আকাবির আকাবির করে না, কোরআনে আকাবির বলা আছে, শব্দটা কোরআনে আছে, কিন্তু কি অর্থে আছে আয়াতের কথা তাড়াতাড়ি। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া কাযালিকা জাআলনা সূরা আনআম, 6 নম্বর সূরার 123 নম্বর আয়াত, খুব ভালো করে পড়বেন। ওয়া কাযালিকা জাআলনা ফি কুল্লি কারিয়াতিন আকাবিরা মুজরিমিহা, ওয়াকাযালিকা এমনি ভাবে, জাআলনা ফি কুল্লি কারিয়াতিন, আমি প্রত্যেক জনপদে, প্রত্যেক কারিয়া, প্রত্যেক গ্রামে গ্রামে জনপদে আমি তৈরি করে দিয়েছি কি? আকাবেরা মুজরিমিহা, আকাবের মুজরিমিহা, ওই জনপদের সবচেয়ে বড় বড় আকাবের অপরাধী, মুজরিমিহা মানে ওই জনপদের সবচেয়ে বড় বড় আকাবের মুজরিম তৈরি করে দিয়েছি। এরা কাজ করে কি? লিয়ামকুরু ফিহা, লিয়ামকুরু ফিহা, এখানে তারা মকর করে, কি করে? মকর বোঝেন না, মকরবাজি করে, চক্রান্ত করে, ষড়যন্ত্র, আল্লাহর দিনকে ধ্বংস করার জন্য। লিয়ামকুরু ফিহা, ওরা ওই জনপদে মকর করে, ওরা মানুষকে আল্লাহর কারাম থেকে ফিরিয়ে নেয়, ওরা দাবি করে বুজুর্গেরা মরে না, ওরা দাবি করে বুজুর্গেরা সব দেখে, ওরা দাবি করে কাশ্ম খোলা থাকে, ওরা দাবি করে বুজুর্গেরা আল্লাহর কাজে হস্তক্ষেপ করতে পারে, আল্লাহর সিদ্ধান্ত পাল্টে দিতে পারে। আল্লাহ তাআলা বলছিল, মা ইয়ামকুরুনা ইল্লা বি আনফুসিহিম ওয়া মা ইয়াশউরুন, সূরায়ে আনআমের 123 নম্বর আয়াত। মা ইয়ামকুরুনা ইল্লা বি আনফুসিহিম, এরা যে মকর করে, চক্রান্ত করে, এরা নিজের সঙ্গেই করছে, ওয়া মা ইয়াশউরুন, ওরা নিজেরা টেরও পাচ্ছে না, নিজেকেই ধোকা দিচ্ছে। এই ইবনে আরাবি, এই লোকটা যে আকীদা পেশ করলো তা হচ্ছে ওয়াহদাতুল উজুদ। কি নাম? খুব ভালো করে শুনুন আজকে, ওয়াহদাতুল উজুদ। এটা হিন্দুদের একটা আকীদা, হিন্দুদের আকীদা হচ্ছে ভিন্ন ভিন্ন কোন অস্তিত্ব নাই, সব অস্তিত্ব আল্লাহর থেকেই, সবই আল্লাহ, সবই, আমরা বলি সবই আল্লাহর সৃষ্টি, আল্লাহর, ওরা বলে কি? সবই আল্লাহ। তার মানে আল্লাহর থেকে কেমনে? এইটাকে একটা জাল হাদিস তৈরি করেছে সুফিরা, এটাকে নাম দিয়েছে হাকিকাতে মোহাম্মদিয়া। হাকিকাতে, হাকিকাতে মোহাম্মদিয়া হল যে আসলে প্রথমে আল্লাহ, আল্লাহর থেকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে তৈরি হলেন তার একটা হাদিস তৈরি করেছে। হাদিসটা একটা জাল হাদিস, হাদিসটা কাশফুল খাফা, মজিলুল আলবাস, ফিমা ইস্তারাল আলসানাতিন নাস লিশাইখ ইসমাইল আল আজলুনি, এই কিতাবে আছে, এটা সাফা নাম্বার 113 আছে। এই হাদিসটাকে ওরা তৈরি করেছে, হাদিসটা হলো নূরের হাদিস, যেটা বলা হয় মুসান্নাফে আব্দুর রাজ্জাকে আছে, আসলে নাই, জাল হাদিস। আর আব্দুল্লাহ ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, জাবের ইবনে আব্দুল্লাহ থেকে বর্ণিত, জাবের ইবনে, জাল হাদিস দেখেন কেমন সুন্দর হাদিস। আমি যে আগে জাল না বলতাম, সুবহানাল্লাহ কয়বার যে বলতেন আপনারা, কারণ এত মজার হাদিস, হারামের মধ্যে লজ্জার বেশি মজা বেশি, ঠিক কিনা? একদল মানুষ দেখবেন ঘরে সুন্দরী বউ আছে, তারপরেও তারা আরেকজনের বউর দিকে তাকায়, কারণটা কি? হারামের মধ্যে মজা বেশি পায়। ঠিক এরকম কোরআন এবং হাদিসের সহি কথা বললে মজা লাগে না, জাল হাদিসের মধ্যে কি আছে দেখেন না কি মজা। জাবের ইবনে আব্দুল্লাহ থেকে বর্ণিত, ক্বালা কুলতু ইয়া রাসূলাল্লাহি বিআবি আনতা ওয়া উম্মি, জাবের ইবনে আব্দুল্লাহ বলে, আমি বললাম ইয়া রাসূলাল্লাহ, আপনার উপরে আমার মা বাপ কুরবান হোক, আখবিরনি আন আব্বালে শাইইন খলাকাহুল্লাহু ক্বাবলাল আশিয়া, আমাকে বলুন আল্লাহ তাআলা সর্বপ্রথম, সবচেয়ে প্রথম কোন জিনিসটা সৃষ্টি করেছেন, মজার কথা না? ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ খলাকা ক্বাবলাল আশিয়ায়ে নূরা নবিয়্যাকা মিন নূরিহি, নিশ্চয় আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন ক্বাবলাল আশিয়ায়ে, সব কিছু সৃষ্টি করার পূর্বে, নূরা নবিয়্যাকা মিন নূরিহি, তোমার নবীর নূরকে তৈরি করেছেন আল্লাহর নিজের নূর থেকে। তাহলে এখন খেয়াল করেন, আল্লাহর নিজের নূরের থেকে মামা সারাজ নূর তৈরি করেছে, একই জিনিস। এরপরে ফাজআলা যালিকা নূর ইয়াদুরু ফিল কদর হাইসু শা আল্লাহ, এরপরে এই নূর কদরে ঘুরতে রইল যতদিন আল্লাহ তার ইচ্ছা। সুফেরা এখানে একটা কাহিনীও তৈরি করেছে, আল্লাহর নবী নাকি জিব্রাইল একদিন নাকি আসছে, তো ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলছেন চাচা, তো চাচা বললে জিব্রাইল রেগে গেছে, আমাকে চাচা বললো, কারণ চাচা হয় বাবার ছোট ভাই, তো বললো আমাকে চাচা কেন বললা তুমি? এটা আমি শুনেছিলাম কুমিল্লা এক ওয়াজে, বক্তা ওয়াজ করেছে, চাচা বললো, অথচ চাচা না, বলবে কি যেন, ওরা কি বলে যেন, জ্যাঠা বলবে। আচ্ছা আরবিতে চাচা আর জ্যাঠার কোন আরবি আছে কিছু? আম্মুন শব্দ। জ্যাঠা কেন বললো না? আল্লাহ নবীর কাছে নালিশ দিল, ফাতেমা কেন আমাকে চাচা বললো জ্যাঠা বললো না? আল্লাহ নবী বললেন, জিব্রাইল রাগ করো না, তুমি জন্ম হয়ে কি দেখেছো? আমি দেখেছি একটা নূর 70,000 বছর উঠে থাকে, আবার ডুবে যায়, 70,000 থাকে, আবার 70,000 বছর উদয় হয়, আবার 70,000 ডুবে যায়। আল্লাহর নবী বলেন, জিব্রাইল এখন সেই নূরটা আছে? কয় না এখন তো দেখি না। আমার চেহারা দিকে তাকাও, দেখে ওই নূর। এখন কি হলো? তাহলে জ্যাঠাই হলো, চাচাই হলো। এই যে রস দিয়ে বয়ান করলো, এরা চিন্তা করলো না যে আরবিতে চাচা আর জ্যাঠার কোনো পার্থক্যই নাই। অশিক্ষিত লোক, এই জন্য বললাম না যে অশিক্ষিত লোকদেরকে এগুলো বোঝানো সম্ভব। আর বেশিরভাগ পীরদের মুরিদ বেশিরভাগ শিক্ষিত না অশিক্ষিত? এই জাতির লোক বেশিরভাগ অশিক্ষিত লোকেরা, আর যারা শিক্ষিত এদের মতলব আছে, এরা বুঝতে পেরেছে এটা একটা পয়সা কামাই করার, এটা কোনো পরিশ্রম লাগে না। কি সুন্দর কথা, এই যে রস দিয়ে বয়ান করলো, ফাজালা যালিকা নূর ইয়াদুরু ফিল কদরি হাইসু শা আল্লাহ। আদম আলাইহিস সালাম কেমন আজাদ পাইল, মাফ পাইল, তার কাহিনী আছে না? উনি 300 বছর কানতে রইলেন, কানতে কানতে ফেনা হয়ে গেছে, সন্ধ্যে পানি পড়তে খালো হয়ে গেছে, পাখিরা বসে বসে পানি খাইত। নাটক, নাটকের তো একটা সীমানা আছে, এটা ওই সীমানাটাও নাই। এরপরে হঠাৎ করে মনে পড়ল, আল্লাহর আরশে নাকি লেখা ছিল, এই ওয়াজ কিন্তু আমিও করেছি, আমার পুরাতন ক্যাসেট শুনলে বুঝবে এটা আমার ওয়াজ আছে। আতুবিল্লাহ, হক আসার পরে তওবা করেছে। অনেকে এখনো পুরাতন ওয়াজগুলো শুনে অনেক সব প্রশ্ন করেন, মনে রাখবেন পুরাতন ওয়াজ কিছু ঢুকে গেছে সিডিতে বা ইন্টারনেটে আছে, ওগুলো ডিলিট করা হচ্ছে, এগুলো আপনারা প্রচার বেশি করবেন না। আমি তো ওই আকিদার থেকেই আসা, এটা ক্লিয়ার, এই ওয়াজ আমি করেছি যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তখন অসিরা দিয়ে দোয়া করলো। দোয়া করার পরে আল্লাহ তাআলা বললেন, এই আদম তুমি এই নাম পাইলে কোথায়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আপনার কি, আদম আলাইহিস সালাম বললেন, আপনার আরশে আপনার নামের সঙ্গে লেখা দেখেছি। কয় দেখো, তুমি যখন এই নামের উসিলা দিয়ে দোয়া করলা তাহলে আর মাপ না করে পারলাম না। তুমি জানো এই লোকটাকে, এই লোককে সৃষ্টি না করলে আমি তোমাকেও সৃষ্টি করতাম না, আসমান জমিন কিছুই সৃষ্টি করতাম না। এরপরে শুরু হইল ফার্সি আর উর্দু দিয়ে কবিতার, মোহাম্মদ রা খোদা পায়দা না করতে জমিন ও আসমা পায়দা না করতে লাওলা কামা খালাকতুল আফলাক, হে নবী আপনাকে সৃষ্টি না করলে আসমান জমিন কিছুই সৃষ্টি করতাম না। শুরু হয়ে গেল না, এত ফার্সি দিয়ে আরবি দিয়ে এত বললাম, এরপর বিশ্বাস না করে কই দেবে পাবলিক? অর্থাৎ সম্পূর্ণ ভুয়া জাল। আপনারা কোরআন থেকে পড়ুন, কোরআনে আল্লাহ পরিষ্কার বলে দিয়েছেন, আমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব জাতিকে এবং জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য, আমার গোলামী করার জন্য। তাহলে আল্লাহ কেন সৃষ্টি করে কোরআনে বলা আছে না? এরপরে আল্লাহ তাআলার আদম কেমনে ক্ষমা পাইলেন তা কোরআনে আছে না? কোরআনের সূরা বাকারা একবার করো, ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি। আল্লাহ তাআলা বলছেন আদম অন্যায় করার পরে, আল্লাহ তাআলা বলছেন সূরা বাকারার 37 নম্বর আয়াত পড়ো, একটা শুরুর দিকে আছে, ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন, আদম তার রবের পক্ষ থেকে কিছু কালিমা কিছু বাক্য শিখলো অর্জন করলো, ফাতাবা আলাইহি, ওইগুলো বলার পরে আল্লাহ তওবা করে তার তওবা কবুল করে নিয়েছেন। ফা ফা তা কি বিলা তারা কি সঙ্গে সঙ্গে, আরবি যারা পারেন তারা দেখে নেবেন, ফা ফাতাবা মানে সঙ্গে সঙ্গে আল্লাহ তওবা কবুল করে নিয়েছেন, আর দেরিও হয় নাই, ফাতাবা আলাইহি। আর এখানে 300 বছর কানছেন, তারপরে পাখি পানি খাচ্ছে, তারপরে ওই মনে পড়ল, কি নাটক, ফাতাবা আলাইহি, আল্লাহ তারা সঙ্গে সঙ্গে তার তওবা কবুল করে নিয়েছেন। তাফসিরে লিখেছে সেই কালিমাগুলো কি, সেই শব্দগুলো কি, সেই শব্দগুলো হচ্ছে রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ আমি নিজের উপরে জুলুম করেছি, অত্যাচার করেছি, অন্যায় করেছি, পাপ করেছি, তুমি যদি ক্ষমা না করো আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, জাহান্নামে চলে যাবে। আল্লাহ মাফ করে দিলেন। এরপরে লেখছে কি, এই যে কাহিনী, আল্লাহ তাআলা তা তোমার নবীকে তোমার আল্লাহর নিজের নূর দিয়ে সৃষ্টি করেছেন, অতবার সেই নূর কদরে ঘুরতে রইল যতদিন চাইল আল্লাহ তাআলা, ওয়ালাম ইয়াকুন ফি যালিকা ওয়াক্তে লাউহুন ওয়ালা কলামুন ওয়ালা জান্নাতুন ওয়ালা নারুন ওয়ালা মালাকুন ওয়ালা সামাউন ওয়ালা আরদুন ওয়ালা শামসুন ওয়ালা কামার ওয়ালা জিন্নি ওয়ালা ইনসি। এই সময় না লৌহ ছিল, না কলম ছিল, না জান্নাত ছিল, না জাহান্নাম ছিল, না ফেরেশতা ছিল, না আসমান ছিল, না জমিন ছিল, না চন্দ্র ছিল, না সূর্য ছিল, না মানব ছিল, না দানব ছিল, কিচ্ছু ছিল না। ফালাম্মা আরাদা ইয়াখলুকাল খালকা, এরপরে যখন আল্লাহ তাআলা মাখলুকাত সৃষ্টি করতে চাইলেন, কাসসামা যালিকা নূর আরবা আজাইন, ওই নূরটাকে চারটা ভাগ করেছেন, কয় ভাগ করেছেন? চার ভাগ করেছেন। ফাখলাকা মিনাল জুজিল আব্বালি আল কলম, প্রথম অংশ দিয়ে তৈরি করেছেন কলম। আমিনাস সানিয়া লাউহ, দ্বিতীয় অংশ দিয়ে তৈরি করেছেন লৌহ, লৌহ কলম আছে না? তৃতীয় অংশ আমিনাস সালিস আল জান্নাত ওয়ান নার, তৃতীয় অংশ দিয়ে তৈরি করেছেন জান্নাত এবং জাহান্নাম। সুম্মা কাসামা আর রাবিয়া, রইল চার নম্বর অংশ। এই চার নম্বর অংশকে আবার চারটা ভাগ করেছেন, চারটা ভাগ করেছেন। ফাখলাকা মিনাল আব্বালে নূর আবসারিল মুমিনিন, প্রথম অংশ দিয়ে মমিনদের চোখের যে নূর তা তৈরি করেছেন। আমিনা সানি নূরা কুলুবিহিম, আর দ্বিতীয় অংশ দিয়ে তৈরি করেছেন মমিনদের কলবের নূর, আলো। অহুয়া মারিফাতুল্লাহ, সেটা হচ্ছে মারিফাত। আমিনা সালেস নূরা উনসিহিম, আর তিন নম্বর অংশ দিয়ে তৈরি করেছেন মমিনদের মহাব্বাতের নূর, সেটা হচ্ছে আত্তাউহীদ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা তৈরি করেছেন। এইভাবে ভাগ করলো। এরপরে এরকম অনেকগুলো জাল হাদিস, এই জাল হাদিস গুলো তৈরি করে তারপর দেখাইলো যে সত্য তাহার কোথেকে শুরু হইলো, আল্লাহ নূর থেকে। সবই তো আল্লাহর নূর থেকে, আল্লাহর নূর থেকে সবই তৈরি হলো। এই জন্য আল্লাহর নূরে নবী পয়দা, নবীর নূরে সবই পয়দা, তার সব কি হয়ে গেল, এক হয়ে গেল, তাহলে ভিন্ন কোন অস্তিত্ব নাই। এরপরে ইবনে আরবি বলল যে যখন আমরা দেখলাম যে সবই এক জায়গার থেকে, সুতরাং ভিন্ন কোন অস্তিত্ব নাই, কাজী আমরা যা ভিন্ন দেখছি এটা আমাদের নজরের বিভ্রান্তি, আসলে সবই আল্লাহ। সবই কি একই অস্তিত্ব, এটার নাম হল ওয়াহদাতুল ওজুদ, এটার নাম কি? একটা ওজুদ, অর্থাৎ পুরা বিশ্বের সৃষ্টি বলেন সবকিছু আল্লাহর থেকে বিচ্ছিন্ন না, সবই কি? সবই আল্লাহ, সবগুলো মিলিয়ে আল্লাহ। আর এইখান থেকেই মূলত একটা কথা প্রচলিত আমাদের দেশে আছে, আল্লাহ সর্বত্র বিরাজমান, আল্লাহ সর্বত্র বিরাজমান। এটা আমি গত সপ্তাহে আলোচনা করেছি, আল্লাহর এলেম সর্বত্র বিরাজমান, এটা ঠিক, আল্লাহর জ্ঞান সর্বত্র বিরাজমান। মুহীতুম বিল কাফিরিন, আল্লাহ সব দেখেন সব শুনেন, এর মানে এই না যে আল্লাহ সবকিছুর মধ্যে বিরাজমান। এইখান থেকেই সুফিদের আকীদা কুলুবুল মুমিনিনা, আর এক জাল হাদিস, আর একটা কি আল হাদিস বলে জাল হাদিস দিয়ে বয়ান করে তাদের, যেটা একটা কুলুবুল মুমিনিনা, মুমিনদের কলব আল্লাহর আরশ। এরপরে এইটা তো বললো আরবিতে, এরপরে ফার্সিতে, মান্না গুঞ্জাম দার জমিনো আসেমা লেকে গুঞ্জাম দার কুলুবে মুমিনা, একটু তো ফসল কান্দের সাথে আরো মজা লাগে। বাবারা আমি আসমানের সামাই হই না, জমিনের সামাই হই না, আমি মমিন বান্দার কলবে সামাই হই, এরকম যদি সুর দিয়ে কান্দে কান্দে বলে বিশ্বাস না করে কই যাই মমিনরা। জাল হাদিস, ভুয়া হাদিস। এই জন্য এই পীরগুলো এখন কি করে, কোন জায়গায় আমি চ্যালেঞ্জ করেছি ইসলামে সাতক্ষীরাতে, এই চরমনাই পীরের মুরিদরা আমাকে ধরলো, আমি ইসলাম মানো লিখে দিল, লিখে দিয়ে আসলাম যে তোমাদের তারিখ মতো তোমাদের স্থান মতো বহাস হবে, তবে শর্ত একটাই, ডাইরেক্ট পীরের সাথে বহাস হবে। আজ কোনো জানায় নাই, এখন তারা নতুন কৌশল নিয়েছে কি, যত জায়গায় আমার মহাবীরের খবর শুনে সেখানে গিয়ে স্টেজ ভাঙিয়ে দেয়। তোমাদের ক্ষমতা আছে কারো, কিন্তু জেনে রাখো কোরআন এবং হাদিসের যে দলিল থেকে আসো, আমি ওপেন চ্যালেঞ্জ করি। আবাহনী মাঠ আছে, নাইলে সিরাজগঞ্জের ব্রিজের সামনে অনেক জায়গা আছে, পল্টন ময়দান আছে, তোমাদের জনশক্তি আছে, তোমাদের পাবলিক আছে, অর্থ আছে, আমাদের কিছুই নাই, আমাদের কোরআন এবং হাদিস আছে, আমরা কোরআন এবং হাদিস কে তোমার বহাস করতে রাজি আছি ইনশাআল্লাহ। খালি খালি শক্তি দেখাইও না, যদি শক্তি থাকে কোরআন এবং হাদিস নিয়ে চলে আসো ইনশাআল্লাহ, বহাস করতে রাজি আছি ইনশাআল্লাহ। ভাইরা আমার, এই ইউনানি ফালসাফার থেকে জাল হাদিস দিয়ে তৈরি করে এই একটা আলাদা ধর্ম তৈরি করেছে, সেই ধর্মের ভিত্তি হচ্ছে ওয়াহদাতুল ওজুদ। আজকের দিবসে আমি ক্লিয়ার করতে চাচ্ছি, সেটা হচ্ছে এই ওয়াহদাতুল ওজুদ মানে হচ্ছে সব কিছু এক, সবই আল্লাহ, সবই, আমরা বলি সবই আল্লাহ না, সবই আল্লাহর, সবই কি আল্লাহ হচ্ছেন খালেক, বাকি সব কি মাখলুক। খালেক আর মাখলুকের মধ্যে কোন মিল আছে? আল্লাহ হচ্ছেন স্রষ্টা, বাকি সব কি? এই জন্য মেশকাতে পড়বেন হাদিসটা, হাদিস তো পড়ে সবাই, মুশকিল হচ্ছে বুঝে না। আল্লাহ তাআলা হাদিসে, একটা হাদিসে কুদসি আল্লাহ তাআলা বলেন কাজ্জাবানি ইবনু আদম ওয়া শাতামানি ইবনু আদম, মেশকাত আছে কেন, বনি আদম আমাকে মিথ্যাবাদী বলে এবং আমাকে তারা গালি দেয়, সে গালি দেয় কেন তা ব্যাখ্যা বলেছে, গালি দেয় এইভাবে, তারা গালি দেয় এভাবে যে তারা বলে আমার সন্তান আছে অথচ আমি লামিয়াকুল্লি কুফুয়ানলি ওলা কে লামিয়াকুল্লাহ কুফুয়ান আহাদ, আমার কোন সাদৃশ্য কেউ নেই, আমার কোন সমতুল্য কেউ নেই। আল্লাহর সন্তান আছে এই কথা বললে গালি দেওয়া কেমনে হয়? খুব ভালো করে বুঝুন, গালি দেওয়া হয়। মানুষকে যদি বলে কুত্তার বাপ, কুত্তার বাচ্চা গালি হয় কিনা? শুকুরের বাচ্চা শুকুরের বাপ গালি হয় কিনা? কাউরে বলে দেখেন না এই বেটা শুকুরের বাচ্চা, গালি হবে কিনা? কেন গালি হইল? শুকুরের মধ্যে মানুষের মধ্যে মিল আছে অনেক দিক থেকে। শুকুরও একটা প্রাণী, কুকুরও প্রাণী, মানুষও প্রাণী। শুকুরও খাওয়া দাওয়া করে, পেশাব পায়খানা করে, মানুষও খাওয়া দাওয়া করে, পেশাব পায়খানা করে। কুত্তায়ও ঘুমায়, মানুষও ঘুমায়। কুত্তাও বিয়ে করে, মানুষও কি করে? বিয়ে মানে যেটা করে আর কি। এরকম ভাবে কুত্তাও সন্তান জন্ম দেয়, মানুষও কি করে? সন্তান জন্ম দেয়। কুত্তাও জন্মগ্রহণ করে, মানুষও জন্মগ্রহণ করে। কুত্তাও মরে, মানুষও মরে। কুত্তা মরল পথে গেলে গন্ধ আসে, মানুষ মরলো কি আছে? কুত্তার পায়খানায় গন্ধ আসে, মানুষ পায়খানা কি আছে? কত দিকে মিল! এর পরেও যদি কাউকে বলে কুত্তার বাচ্চা, গালি হয় কিনা? আল্লাহর সঙ্গে বান্দার কোন মিল নাই, এইখানে যদি কাউকে বলে আল্লাহর সন্তান, গালি হয় কিনা? গালি হবে কিনা? কারো স্ত্রীর পেটে একটা বাচ্চা হলো সাপের বাচ্চা, সেটা কি মানুষকে জানাইবে না তাড়াতাড়ি গোক দাফন করবে? কি জন্য? মানুষ জানলে না গালি দিবে, তাকে উপহাস করবে। কারণ হচ্ছে এই, অথচ মানুষের সঙ্গে কারো স্ত্রীর পেটে যদি কুকুরের বাচ্চা হয়, শুকুরের বাচ্চা হয়, সেটাকে তাড়াতাড়ি গোপনে ওটাকে দাফন করে দেয়, মানুষ যা জানতে না পারে, মানুষ তাকে গালি দিবে? যেহেতু মানুষের সঙ্গে এত দিকটা মিল আছে, তারপরেও যখন তুমি এত সতর্ক যে আল্লাহর সঙ্গে মাখলুকের সঙ্গে কোন মিল নাই, আল্লাহর সঙ্গে নবী রসুল বলো, অলি বলো, বুজুর্গ বলো, কারো সঙ্গে কোন মিল নাই, সবকিছু আল্লাহর বান্দা, সবকিছু কি আল্লাহ তাআলা বলেছেন সব আল্লাহর বান্দা, সব কি আল্লাহর গোলাম। অকুল্লুহুম আতিহি ইয়াওমাল কিয়ামাতি আব্দা, কিয়ামতের দিবসে সব আল্লাহর কাছে আসবে কি হইয়া? আল্লাহর গোলাম হয়ে আসবে। এই জন্য আমরা কালেমাতুস শাহাদার মধ্যে পড়ি, ওয়াশহাদু আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর আব্দ না? আল্লাহ আল্লাহর অংশ না? কি বললা তুমি? তুমি তো ইসলামে প্রবেশই করো নাই। এই সাক্ষী না দিলে ইসলামে কেউ প্রবেশ করতে পারে না। এই সাক্ষী কোরআনে বলেছে সবচেয়ে বড় সাক্ষী, কোরআনুল কারীমে আয়াত আছে শাহিদ আল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু ওয়াল মালায়েকাতু ওয়া উলুল ইলমে কায়িমান বিল কিসতে লা ইলাহা ইল্লাহু। এই সাক্ষী আল্লাহ নিজে দিয়েছেন, এই সাক্ষী সমস্ত ফেরেশতা দিয়েছে, এই সাক্ষী সমস্ত উলুল আলমরা দিয়ে আজমরা দিয়েছেন। এই সাক্ষী না দিলে ইসলাম প্রবেশ করা যাবে না। এই সাক্ষী কোরআনের সবচেয়ে বড় সাক্ষী। কোরআন বলছে কুলাইয়ু শাই আকবরু শাহাদা, বলো সবচেয়ে বড় সাক্ষী কোনটি? সে সাক্ষী লা ইলাহা। এই সাক্ষী দিয়ে ইসলামে প্রবেশ করতে হবে। কাজে তওবা করো মুসলমান, আল্লাহর বান্দাকে একাকার করে দিও না। মানসুর হাল্লাত কি বলল, ইবনে আরাবি কি বলল, কোন সুফি কি বলল, সেইগুলো ঘৃণার সঙ্গে বর্জন করে এক আল্লাহর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান। আল্লাহর নবীরা সবাই মানুষ ছিল, আল্লাহ ছিল না। কোরআনে বারবার আল্লাহ পরিষ্কার বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন ক্বালাত লাহুম রুসুলুহুম ইন্নাহনু ইল্লা বাশারুম মিসলুকুম, সূরা ইব্রাহিমের 11 নম্বর আয়াত আল্লাহ বলছেন ক্বালাত লাহুম রুসুলুহুম, সব জাতিকে তাদের রাসূলরাই পরিচয় দিয়েছেন, ইন্নাহনু ইল্লা বাশারুম মিসলুকুম, আমরা অন্য কিছু নই, আমরা তোমাদের মতো মানুষ, আমরা তোমাদের মতো। ওয়ালাকিন্নাল্লাহ ইয়ামুন্নু আলা মান ইয়াশা, আল্লাহ তাআলা যার উপর ইচ্ছা এহসান করেন, দয়া করেন, তাকে নবুয়ত দান করেছেন, এতটুকু বেশকম। এরকম ভাবে সূরায়ে নাহল 43 নম্বর আছে, ওয়া মা আরসালনা মিন ক্বাবলিকা ইল্লা রিজালান নূহি ইলাইহিম, আপনার পূর্বে যত রাসূল পাঠিয়েছি সব ছিল কতগুলো পুরুষ, কি ছিল? মানুষ ছিল, পুরুষ ছিল, তাদেরকে ওহি করেছিলাম। সূরা নাহল 43 নম্বর আয়াত। সূরা হিজরের 33 নম্বর আয়াতে আছে কলালাম লাম আকুন লি আসজুদ লি বাশারিন খলাকতাহু লি বাশারিন খলাকতাহু মিন সালসালিম মিন হামাইম মাসনুন, শয়তান বলেছিল আমি আদমকে সেজদা করব, আপনি একটা বাসার তৈরি করেছেন মাটি দিয়ে, এই জন্য সেজদা করতে পারে নাই। আজকেও যারা বলে নবী রসুলরা মানুষ না, মানুষ হলে তাকে রসুল হবে কি করে, এইরকম প্রশ্ন যারা করে তাদের প্রথম লিডারের নাম ইবলিস। ইদের নাম কি? শয়তান। এই প্রশ্ন শয়তান করেছে। কোরআনে পরিষ্কার বলা আছে যুগে যুগে কুফফাররা বলেছে, সূরা বনী ইসরাইলের 93 নাম্বার থেকে 95 নাম্বার পড়ুন। আল্লাহ বলেছেন কুল সুবহান রব্বি হাল কুনতু ইল্লা বাশারার রাসূলা। আল্লাহ বলেছেন হে নবী আপনি আপনার বিষয়টা পরিষ্কার করে দিন, আমি কি একজন বাশার মানুষ রসুল ছাড়া অন্য কিছু? আমি কি ফেরেশতা? আমি কি আল্লাহ? না। হাল কুনতু ইল্লা বাশারার রাসূলা, আমি কি একজন বাশার মানুষ রসুল ছাড়া অন্য কিছু? এরপরে আল্লাহ বলছেন মানুষের কাছে যখন হেদায়েত এসে গেছে তারপরেও তারা হেদায়েত গ্রহণ করে নাই, তাদেরকে কে বাধা দিয়েছে? একটা জিনিস তাদেরকে বাধা দিয়েছে, ইল্লা আন ক্বালু, তারা খালি এই কথাই বলেছে আবাসাল্লাহু বাশারার রাসূলা, আল্লাহ কি কোন মানুষকে রসুল করে পাঠিয়েছেন? আল্লাহ কি রসুল পাঠাবেন? মানুষকে কেন পাঠাইলেন? মানুষ কেন হবে? এই জন্য তারা রসুলের কথা মানে নাই, আল্লাহর দেওয়া হেদায়েত গ্রহণ করে নাই। বুঝা গেল যুগে যুগে কাফেরদের আকীদা ছিল, এমনকি আমাদের নবীর যুগের কাফেরদের আকীদা ছিল মানুষ কোন রসুল হতে পারে না, মানুষ কোন আল্লাহ নবী হতে পারে না, এই কারণেই তারা আল্লাহর নবীর কথা শুনে নাই। আজকেও যারা বলে রসুল মানুষ ছিলেন না, আল্লাহর অংশ, অলিরা আল্লাহর অংশ, সব আল্লাহ তাদের মধ্যে ঢুকে যায়, আল্লাহর সঙ্গে একাকার হয়ে যায়, তারা যুগে যুগে তাদের যারা লিডার ছিল মক্কার ইহুদি খ্রিস্টান কাফেররা, এরা তাদেরই দলের অংশ, ঠিক কিনা ভাইরা? আমার কোরআন পরিষ্কার করে দিয়ে সূরা বনী ইসরাইলের 93 থেকে 95 নাম্বার আয়াতটা পড়বেন। এরপরে কোরআনুল করিমের আরো আয়াত আছে অনেক, সূরা ইব্রাহিমের 10-11 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেছেন ক্বালু আনতু ইল্লা বাশারুম মিসলুনা, কুফাররা বলল তোমরা তো আমাদের মতো মানুষ, তুরিদুনা আন তাসুদ্দুনা আম্মা কানা ইয়াবুদু আবাউনা, তোমরা আমাদেরকে বাপ দাদার যুগ থেকে যা করেছি, বাপ দাদার যুগ থেকে যে ইবাদত করেছি, এইগুলো তোমরা আমাদেরকে এইগুলোতে সরাইতে চাও, বাপ দাদার যুগ থেকে পীরের জিকির করে আসলাম, বাপ দাদার যুগ থেকে পীরের তরিকা মেনে আসলাম, বাপ দাদার যুগ থেকে পীর সাহেবদের সবক আদায় করলাম, বাপ দাদার যুগ থেকে বিশ্বাস করলাম পীর সাহেবরা সব করতে পারে, আর এখন তোমরা ফিরাইতে চাও, এই অভিযোগ করতো। তুরিদুন আন তাসুদ্দুন আম্মা কানা ইয়াবুদু আবাউনা, আমাদের বাপ দাদারা যার পূজা করতে ইবাদত করতো তা আজকে ফিরাইতে চাও? ফাতুন আবি সুলতানি মুবিন, কারাত লাহুম রসুলুহুম, রসুলরা তাদের উত্তর দিলেন কি, ইন্নাহানু ইল্লা বাশারুম মিসলুকুম, আমরা তো তোমাদের মতই মানুষ, ওয়ালাকিন্নাল্লাহ ইয়ামুন্নু আলা মান ইয়াশা মিন ইবাদি, সূরা ইব্রাহিমের 11 নম্বর আয়াত। এরকম আরো অনেকগুলো আয়াত আছে। ওরা বলতো আল্লাহ তাআলা এগুলো জানিয়ে দিয়েছেন পরিষ্কার, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন মানুষ ছিলেন, পার্থক্য এতটুকু হই না, যত কোন নবী রসুলের গায়েব জানতেন না, মানুষ ছিলেন। কোরআনে পরিষ্কার বলা আছে সূরা আনামের 59 নম্বর আয়াত, ওয়াইন্দাহু মাফাতিহুল গায়বে লা ইয়ালামুহা ইল্লা হুয়া, আল্লাহর কাছেই সমস্ত গায়েবের চাবি, আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না, গায়েব জানার মালিক কে? আল্লাহ। এখন ফাজাইল আমল খুলে দেখেন, পীরদের বই খুলে দেখেন, সব জায়গায় দেখবেন যে সব কেবল বুজুর্গ অমুক বুজুর্গ এইটা দেখে ওইটা দেখে, সব দুনিয়া তাদের হাতে নজরে, আরশ কুরসি লৌহ কলম সব তাদের নখ দর্পে। হ্যাঁ, বুজুর্গেরা দেখে দুইজন গেছে আরশে, গিয়ে দেখে আল্লাহ নাই, তখন কয় যে আল্লাহ তো নাই, গেল কই, হয়তো তুমি নইলে আমি আছে তুমি তার বইতে, এই যে কাহিনীগুলো আছে, এরা আল্লাহর আরশ দেখে, লৌহ কলম সব দেখে, চরমনায় পেরে বইগুলো পড়েন না, আশেক মাসুক আছে ভেদে মারে পাতাতে বইটা পড়েন, কোন পৃষ্ঠায় শেরিক নাই আমাকে বলবেন যে এই একটা পৃষ্ঠা বই যেখানে শেরিক নাই, আমি দেখাই দেবো সেই পৃষ্ঠা মধ্যেও শেরিক আছে। ভাইরা আমার, এরা আল্লাহর পর্যন্ত বুজুর্গেরা সব দেখে সব জানে, একদল আছে বেরেলভি, তাদের আকীদা হলো নবীরা গায়েব জানে, নবীরা মানুষ না, আর এক দল এদের বিপরীত যারা হক্কানি বিদাবি করে, যারা এরা অলিরা গায়েব নবীরা গায়েব জানে বিশ্বাস করে না, অলিরা গায়েব জানে, অলিরা সব দেখে, তাহলে ওরা দোষ করলো কি? ওরা নবীরা বললো আলেমুল গায়েব, আর তুমি অলি বুজুর্গকে বললো আলেমুল গায়েব, খালি তো আলেমুল গায়েব না, ওরা বলে আলেমুল গায়েব গায়েব জানে, আর তুমি তো বললো আল্লাহর সাথে মিশে যায় আল্লাহ হয়ে যায়, তাহলে মারাত্মক কোনটা বেশি? নবীরা গায়েব জানে এই কথা যারা বলে তারা বেশি মারাত্মক ক্ষতিকর, না যারা বলে অলিরা আল্লাহর সঙ্গে মিশে গিয়ে একাকার হয়ে আল্লাহর কাজে হস্তক্ষেপ করে সব দেখে শুনে আল্লাহর কাছে ফিরে যেতে পারে, তারা বেশি মারাত্মক কোনটা? আল্লাহ বলছেন সূরায়ে নামালের 65 নম্বর আয়াতে কুল্লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল গায়বা ইল্লাল্লাহ, বলুন আসমানে এবং জমিনে যা কিছু আছে আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না। এরকম কোরআনে কত আয়াত পেশ করো, সূরা আরাফের 144 নম্বর আয়াত, পরিষ্কার লেখা আছে কুল্লা কুলু লাকুম ইন্নী খাযায়েনুল্লাহ ওয়ালা আলামুল গায়ব, আপনি বলুন আপনার বিষয়টা, আমি এগুলা বলছি না, আমার কাছে আল্লাহর ধনভাণ্ডারের চাবি, ওয়ালা আলামুল গায়ব আমি গায়েব জানি না, ওয়ালা কুলু লাকুম ইন্নী মালাক আমি এটাও বলছি আমি ফেরেশতা, ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া, আমার উপরে যা ওহী করা হয় আমি কেবলমাত্র তারই অনুসরণ করি, এর বাইরে কিছু না। ওহীর মাধ্যমে আমাকে যা জানানো হয় আমি এতটুকুই জানি, এর বাইরে কিছুই জানি না। কোরআন শরীফ কত নম্বর আয়াত? সূরা আরাফের 144 নম্বর আয়াত। এরকম আল্লাহ তাআলা বলছেন সূরা হুদের 90 নম্বরে আল্লাহ তাআলা বলছেন তিলকা মিন আম্বাইল গায়ব, আল্লাহর নবীকে অনেক বিষয় জানাই বলে এগুলো গায়বের খবর, নুহিহা ইলাইকা যা আপনাকে ওহী করে জানিয়েছি, মা কুনতা তাআলামুহা আনতা ওয়ালা কওমুকা মিন ক্বাবলি হাযা যা আপনিও জানতেন না আপনার জাতিও জানত না এর আগে, আমি ওহী করার আগে কেউ জানত না, আল্লাহ বলেন কেউ জানত না আপনিও জানতেন না, জানাই লোকের মাধ্যমে ওহী ছাড়া কিছুই জানতেন না, এরা বলে সব জানে, এরা মানে কি সব জানে। এরকম কত আয়াত আর কত হাদিস পেশ করব, আমি আয়াত আপনাদের নাম্বার দিই খালি, আপনারা আয়াত পড়ুন, সূরা ইউসুফের 102 নম্বর আয়াত, সূরা শুরার 52 নম্বর আয়াত, সূরা নজমের 3-4 নম্বর আয়াত, সূরা নূরের 11 নম্বর আয়াত, এই সবগুলো পড়েন, সূরা নামালের 20 নম্বর আয়াত, সূরা ইউনুসের 4 নম্বর আয়াত, এই সবগুলো পড়লে দেখবেন যে পরিষ্কার কোন ওলি গায়েব জানে না, কোন নবী গায়েব জানে না, আল্লাহ তাআলা ওহির মাধ্যমে যাকে যতটুকু জানেন সে ততটুকু জানে, এছাড়া কিছুই জানে না। সব মাখলুক সব কি আল্লাহ হচ্ছেন খালেক, আল্লাহর সমতুল্য কেউ নাই, সুতরাং ওয়াহদাতুল ওজুদ বলেন, একাকার হয়ে যায় আল্লাহর সঙ্গে, মিশে যায় আল্লাহর মধ্যে, ফানা হয়ে যায়, এইগুলো শিরিক আকীদা। এই সমস্ত আকীদা যদি কারো থাকে আমি পরিষ্কার করে বলি সে শিরিক আকবরের মধ্যে লিপ্ত আছে, বড় শিরিকের মধ্যে লিপ্ত আছে, ছোট শিরিক না বড় শিরিকের মধ্যে লিপ্ত আছে, তাকে তওবা করতে হবে। এরকম যদি কারো আকীদা জানা থাকে তার পিছনে সালাত পড়া যায় হবে না, পরিষ্কার কিসের সালাত পড়ে, শুধু আল্লাহ আল্লাহর উপর এবাদত আছে নাকি, ওরাও দাবি করে ওরা আল্লাহ, এদের এবাদত লাগে না, তা আপনি আল্লাহর পিছনে কি নামাজ পড়বেন? ভাইরা আমার, আল্লাহ আপনার ইমাম হয়ে যাবে না, আল্লাহ দাবি করে বসেছে, যারা আল্লাহ দাবি করে, আরে বেটা ফেরাউনও তো আল্লাহ মানত, ফেরাউন আল্লাহ দাবি করেছিল মানে মিশরের সার্বভৌমত্বের দাবি করেছিল, মিশরের আল্লাহ দাবি করেছিল, সে ফেরাউন রব দাবি করেছিল মিশরের আইন দেওয়ার মালিক হিসেবে, নতুবা ফেরাউনের কি ছিল, আল্লাহ ছিল, ফেরাউনে এরকম আল্লাহ দাবি করে নাই, যেরকম আল্লাহ দাবি করে কারা, এই পীর সাহেবেরা যেরকম আল্লাহ দাবি করে এইরকম দাবি শয়তানও করে নাই, ফেরাউনও করে নাই, নমরুদ করে নাই, হামান করে নাই, দুনিয়ার কোন বড় কাস্তা কাফের করে নাই। এজন্য পরিষ্কার হতে হবে, এই সমস্ত আকীদা বর্জন করে তাওহীদের আকীদা গ্রহণ করে, আল্লাহু আহাদ কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক ও একক, আস-সামাদ তিনি কারো কাছে ঠেকা নন, তার কাছে সকলে ঠেকা, আস-সামাদ মানে কি, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেন নাই, তার থেকে কেউ জন্ম নেয় নাই, তার সাথে কোনো সম্পর্ক নেই, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার সমতুল্য সমপর্যায়ের কেউ নেই, কোনো পীর নাই, কোনো বুজুর্গ নাই, কোনো নবী নাই, কোনো রাসূল নাই, এই আকীদা ক্লিয়ার, নাম তাওহীদ আকীদা, কার আকীদা, এগুলো ক্লিয়ার থাকতে হবে। মনসুর হাল্লাজ বলেন আর ইবনে আরবি বলেন এই সব আকীদায় বিশ্বাসী যারা তাদের থেকে তওবা করবেন। সাল্লাল্লাহু তাআলা নবী মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আজমাইন।